আকাশে চাঁদ উঠেছে দেখো না জোছনা ছড়েছে, আকাশে চাঁদ উঠেছে দেখো না জোছনা ছড়েছে, গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, বলো না কে আজ এসেছে, আকাশে চাঁদ উঠেছে দেখো না জোছনা ছড়েছে, ঝিলমিল ঝিলমিল চারিদিক করছে কারে রূপে, আসমান হতে হুর পরিরা আসে ঝাঁকে ঝাঁকে, ঝিলমিল ঝিলমিল চারিদিক করছে কারে রূপে, আসমান হতে হুর পরিরা আসে ঝাঁকে ঝাঁকে, কিসে রাজ ভিড় জমেছে তারাকার দামান চুমিছে, গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, বলো না কে আজ এসেছে, আকাশে চাঁদ উঠেছে দেখো না জোছনা ছড়েছে, বাগিচার সূর্যমুখী ভরেছে সব নামে, কুহু কুহু ডাকছে কোকিল কি মধুর তানে, বাগিচার সূর্যমুখী ভরেছে সব নামে, কুহু কুহু ডাকছে কোকিল কি মধুর তানে, ময়নাটিয়ে কি গাহিছে তারা কি দরুদ পড়িছে, গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, বলো না কে আজ এসেছে, আকাশে চাঁদ উঠেছে দেখো না জোছনা ছড়েছে, প্রজাপতি ভ্রমরলি গুনগুনায় আসে, মিষ্টি সে গুঞ্জন আজ বাতাসেতে ভাসে, প্রজাপতি ভ্রমরলি গুনগুনায় আসে, মিষ্টি সে গুঞ্জন আজ বাতাসেতে ভাসে, নদী সাগর বহিছে পাহাড়ে ঝর্ণা ঝরেছে, গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, বলো না কে আজ এসেছে, আকাশে চাঁদ উঠেছে দেখো না জোছনা ছড়েছে, আবদুল্লার কুড়ে ঘরে আমিনার কোলে, কে আজ ওই হাসছে দেখো দাওয়া মাই বলে, আবদুল্লার কুড়ে ঘরে আমিনার কোলে, কে আজ ওই হাসছে দেখো দাওয়া মাই বলে, এমনি মেহবুব ভেবেছে নবীজি আমার হেসেছে, গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, বলো না কে আজ এসেছে, আকাশে চাঁদ উঠেছে দেখো না জোছনা ছড়েছে, গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, বলো না কে কে আজ এসেছে, আকাশে চাঁদ উঠেছে, দেখো না জোছনা ছড়েছে।